أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بروم دالو اللار نامي ألف لام ميم ألف لام ميم غلبت الروم رومغن পরাজিত হইয়াছে নিকটবর্তী অঞ্চলে কিন্তু উহারা উহাদের এই পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হইবে কয়েক বৎসরের মধ্যেই পূর্বের ও পরের ফয়সালা আল্লাহরই আর সেই দিন মুমিনগণ হর্ষোৎফুল্ল হইবে بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم আল্লাহর সাহায্যে তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু وعد الله لا يخلف الله وعده ولكن اكثر الناس لا يعلمون ইয়া আল্লাহরই প্রতিশ্রুতি আল্লাহ তার প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না কিন্তু অধিকাংশ লোক জানে না يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون وهرا পার্থিব জীবনের বাহ্য দিক সম্বন্ধে অবগত আর আখিরাত সম্বন্ধে وهرا غافل أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون وهرك নিজেদের অন্তরে ভাবিয়া দেখে না আল্লাহ আকাশ মণ্ডলী পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে এবং এক নির্দিষ্ট কালের জন্য কিন্তু মানুষের মধ্যে অনেকেই তাহাদের প্রতিপালকের সাক্ষাতে অবিশ্বাসী أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَانُوا أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَأَثَارُوا الْأَرْضَ وَعَمَرُوهَا أَكْثَرَ مِمَّا عَمَرُوهَا وجاءتهم رسل بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون ওরা পৃথিবীতে ভ্রমণ করে না তাহলে দেখিত যে উহাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হইয়াছিল শক্তিতে তাহারা ছিল ইহাদের অপেক্ষা প্রবল তাহারা জমি চাষ করিত তাহারা উহা আবাদ করিত ইহাদের আবাদ করা অপেক্ষা অধিক তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন সহ বস্তুত আল্লাহ এমন নন যে উহাদের প্রতি জুলুম করেন উহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল অতঃপর যাহারা মন্দ কর্ম করিয়াছিল তাহাদের পরিণাম হইয়াছে মন্দ কারণ তাহারা আল্লাহর আয়াত অস্বীকার করিত এবং উহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون الله আদিতে সৃষ্টির সূচনা করেন অতঃপর তিনি ইহার পুনরাবৃত্তি করিবেন তারপর তোমরা তাহারই নিকট প্রত্যানিত হইবে ويوم تقوم الساعة يبلس المجرمون যেই দিন কিয়ামত হইবে সেই দিন অপরাধীরা হতাশ হইয়া পড়িবে ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين উহাদের দেবদেবীগুলি উহাদের জন্য সুপারিশকারী হইবে না এবং উহারা উহাদের দেবদেবীগুলিকে প্রত্যাখ্যান করিবে ويوم تقوم الساعة يومئذ يتفرقون যেদিন কিয়ামত হইবে সেদিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون অতএব যারা ঈমান আনিয়াছে ও সৎকর্ম করিয়াছে তাহারা জান্নাতে থাকিবে وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون এবং যারা কুফরি করিয়াছে এবং আমার নিদর্শনা বলি ও আখিরাতের সাক্ষাৎ অস্বীকার করিয়াছে তাহারাই শাস্তি ভোগ করিতে থাকিবে সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে